আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা প্রোগ্রাম দেখছেন বাংলা পিস টিভির অর্থনীতি আলোচনা সম্পর্কে। আজকের একটা আলোচনা আপনাদের সামনে করব, আর তার জন্য আপনাদেরকে একবার নিয়ে যাব একটা বিবাহ মজলিসে। বিবাহ মজলিসে বরযাত্রীদের খাওয়া দাওয়া হয়েছে, বর বসে আছে নামাজ পড়ার ঢঙে কেবলা মুখে, সামনে কাজী সাহেব এসেছেন বিয়ে পড়াবেন। বিয়ে পড়ানোর আগে বরের সামনে একটি পিতলের থালাতে পান রাখা আছে, সুপারি রাখা আছে, কিছু মোহর রাখা আছে, বানারসি শাড়ি রাখা আছে। তারপর কাজী সাহেব জিজ্ঞাসা করবেন, কি গো কত দেন মোহর, দেন মোহর কত, দেন মোহর বাঁধা হবে। দেখেন, দেন মোহর আগে থেকেই দেন হয়ে গেল, শুধু মোহর না, দেন মোহর, মোহর কত। তখন বরপক্ষ কম করে বলবে আর কনে পক্ষে বেশি করে বলবে। বরপক্ষ চাইবে যাতে অল্প করে, আর যদি সে নিজেই মোহর নিয়ে বসে আছে সেখান থেকে কিছু দেবে। বরপক্ষ বলছে 5,000 টাকা বাঁধুন, আর কনে পক্ষে বলছে না 50,000 টাকা বাঁধুন। এখন এই নিয়ে চাপাচাপি, ও বলছে কম করো, ও বলছে বেশি করো। যখন 50,000 টাকা কমে নামবে না, কোনো জায়গাতে 1,00,000 টাকাও হয়, 1,00,000 টাকার কমে নামবে না, তখন বরপক্ষ আর চাপাচাপি করে না, আর তর্ক করে না, পাশ থেকে বোনাই কিংবা কোনো মুরব্বী বলে দেয়, বাবা কি দরকার আছে, ছেড়ে দাও, এ তো আর কেউ শোধ করে না, এমনি বাঁধতে হয়। বাঁধা হয় কত, 1,00,000 টাকা। তারপরে বলে, ওগো নগদ কিছু দাও, নগদ কিছু দাও। তখন পকেট থেকে 1 টাকা, আগের যুগে ছিল 1 টাকা, এখনো যাই না, 10 টাকা হয়তো বের করে দেবে। বড় জোর 10টা টাকা বের করে পান সুপারির সাথে রাখা হয়, দিয়ে এই থালা সহ একজনকে উকিল বানানো হয়, আর দুজনকে সাক্ষী, আর বাকি আরো কয়েকজন লোক বাড়ির ভিতরে পাঠানো হয়, তাই না? বাড়ির ভিতরে গিয়ে পর্দা টাঙানো আছে, শাড়ির পর্দা, সেখানে কোণে উল্টো করে সায়া ব্লাউজ পরে বিয়ে পরানোর শাড়ি, খাস শাড়ি পরে বসে আছে। বাইরে থেকে গিয়ে উকিল গিয়ে বলে, অমক গ্রামের ছেলে, অমকের পুত্র, এত এত টাকা দেন মোহর। বলে, 1,00,000 টাকা দেন মোহর, তার মধ্যে 99,900 কত টাকা, 90 টাকা বাকি, 10 টাকা নগদ মোহরের বিনিময়ে তোমাকে শাদী করতে এসেছে, তুমি কবুল করছো? তখন সেই কোণে পর্দার আড়াল থেকে হুঁ বলে, আর যদি হুঁ বলতে লজ্জা করে তো ওই কোণের খালা হুঁ বলে দেয়। যে বিয়েটা খালার সাথে হয় না, কোণের সাথে হয়, সে যা হবে হোক, এইসব নাটক, এইসব নাটক করা হয়, কোনো প্রয়োজন আছে হয়ে পাঠানো? কোনো প্রয়োজন নেই। যাই হোক, চলছে সমাজে 99,990 টাকা বাকি, আর 10 টাকা নগদে দেনমোহরে তোমাকে বিবাহ করতে এসেছে। বাকি বাকি মানে কি? বাকি মানে ফাঁকি, বাকি এটাই হচ্ছে ঋণ, এটাই হলো দেনমোহর। এই দেনমোহর বেঁধে আমাদের হুজুররা, আমাদের কাজীরা বিয়ে পড়িয়ে দেন। কি মনে করেন, এই রকম পরিবেশে মহিলাকে ফাঁকি দেওয়ার ব্যবস্থা, মহিলাকে আমরা এটা সাম্মানিক দিই, এটাকে মহিলাকে কিনে নেওয়ার মূল্য নয়, মহিলাকে কিনতে পারা যায় না। যে মহিলা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আসবে, যে আপনার শরীরার্ধ হয়ে আসবে, যে আপনার স্ত্রী হয়ে আসবে, যে আপনার শয্যা সঙ্গিনী হয়ে আসবে, যে আপনার সংসারের রানী হয়ে আসবে, যে আপনার সংসারের ছেলে মেয়েদের মা হয়ে আসবে, যে আপনার সংসারের কর্ণাধার হয়ে আসবে, সে সংসার চালাবে আপনার সংসারে এসে, যে মহিলা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শ্রেষ্ঠ নিয়ামত, সেই নিয়ামতকে কেনা যায় না পয়সা দিয়ে। এটা হচ্ছে একটা সাম্মানিক, সম্মান দিয়ে তাকে অলংকার দিলাম কিংবা টাকা পয়সা দিলাম, বিবাহ পড়িয়ে তাকে সম্মানের সাথে নিয়ে এলাম। এমনিতেই বিবাহ বন্ধন ছাড়া টাকা দিয়ে এরকম সংসার করা যায় না, তাই না? কি পার্থক্য আছে দুইয়ের মাধ্যমে? বিবাহ বন্ধন, বন্ধনের মাঝে দায়িত্বশীলতা আছে, কিন্তু প্রেম ভালোবাসা লিভ টুগেদারের মাঝে কি আছে? ভালোবাসা থাকলেও দায়িত্বশীলতা নেই। যে যখন পারবে ফুরুত করে উড়ে যাবে, কিন্তু এতে কি হয়, বন্ধন উঠতে পারবে না, এতে এই জন্যে বিশৃঙ্খলা হয়, এই জন্যে এতে বেশি বিচ্ছিন্নতা আসে, বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ, বিবাহ তো হয়ই না, বিচ্ছেদ হয়, মানে ছিল একসাথে চলে গেল ইচ্ছা মতো, দুটো একটা সন্তান হলো, সেই সন্তান নিয়ে তুমি ভোগো, সে আবার আরো কারোর সঙ্গে লিভ টুগেদার করবে। কিন্তু না, বিবাহ হচ্ছে একটা বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধন। আর এই বন্ধন যার মধ্যে দায়িত্বশীলতা আছে, সেই স্ত্রীর ভরণ পোষণ করতে হবে, সেই স্ত্রীকে সংসারে নিয়ে এসে তার স্বামীর উপরে ফরজ, সেই স্ত্রীর ভরণ পোষণ করো, ঠিক মতো খেতে দাও, ঠিক মতো পড়তে দাও, এবং সে হচ্ছে ভালোবাসার পাত্র। সে সাংসারিক সাংসারিক জীবনের কথা আলাদা কথা, আমি এখানে মোহরের কথা বলছিলাম, সাম্মানিক মোহর দিয়ে তাকে বিবাহ করে নিয়েছে আল্লাহ তাআলার বিধান। আজকে সেই আলোচনায় করব যে সেই মোহরের গুরুত্ব কতটুক ইসলামে। বিবাহের সময় স্ত্রীকে যে মোহর দিতে হয় তা প্রতিপালক আল্লাহর তরফ থেকে ফরজ, দেওয়াটা গরজ না, ফরজ, ফরজ। প্রাথমিকভাবে মনে করতে হবে যেটা ফরজ, আপনি মনে মনে ভাবছেন দিতে হবে না, এটা ফাঁকিবাজি মন, কিন্তু আসলে ফরজ। কিংবা মনে মনে ভাবছেন বাসর রাতে গিয়ে স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবো, হ্যাঁ এই তোমার গায়ে হাত দেওয়া হবে না, এখন কারেন্ট লাগার মতো তোমার গায়ে হাত দেওয়া হবে না, যতক্ষণ না তুমি আমাকে তোমার মোহর মাফ করেছো, খালাস, মাফ হয়ে যাবে, মাফ হয়ে গেল। যেহেতু আল্লাহ বলেছেন যদি মহিলা মাফ করে দেয় তাহলে খালাস, ইচ্ছা মতো খাও, ভালো করে খাও। আগে থেকে যদি ফাঁকিবাজি মন থাকে তাহলে আপনি তো ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু না, আসলে ফরজ, এটা গরজ না, ফরজ, সেটা পালন করতে হবে। যে পরিমাণ চুক্তি ও ধার্য হয় তা সৌজন্যের সাথে, খোলা মনে, উদার মনে, দাতা মনে আদায় করতে হবে। পরন্তু তা আদায় করতে কোনো প্রকার ছল চাতুরি করলে অথবা মাপ করতে চাপ প্রয়োগ করলে মুসলিমের জন্য বৈধ নয়। বাসর রাতে সে তো বেচারি মাপ করবেই, এখন নতুন কোনের বেশে এসেছে, আপনার সঙ্গে এখন হয়তো পরিচয়ও নেই, আর যদি ভালোবাসার বিয়ে হয় তো আলাদা কথা, ও প্রথম রাতেই কালকে তুতুকারি করছিল, আজ তুমি তুমি করবে, তাই না? তো সেটা তো আলাদা কথা। কিন্তু বেচারি যদি অপরিচিত হয়, সে প্রথম সাথে আপনার পরিচয়ই হয়নি আর আপনার কাছে মাপ চাইছে, আপনি কি করবেন? মাপ দিতে বাধ্য না, বাধ্য না, নাকি মাপ না দিকে সর্বনাশ আনবে? আর এক সময় মাপ চাওয়া হয় কোন সময় বলুন তো? মোহরের দাবি মাপ চাওয়া হয় কোন সময়? স্বামী মারা গেছে, স্বামী মারা গেল তখন স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে এনে না, তাই না? লাল পেরে শাড়ি পরিয়ে নিয়ে মহিলাকে ফাঁকি দিয়ে সেই মহিলাকে পায়ের তলায় দাঁড় করিয়ে বলে, অমুকের মা, তোমার মোহরের দাবি মাফ করে দাও। যাকে মাপ চাওয়ার কথা ছিল সে মাপ চাইনি, সমাজের মুখে তাকে বলা হয় তোমার মোহরের দাবিটা মাফ করে দাও। এই ক্ষেত্রেও কি ওই মহিলা মাফ করবো না বলতে পারবে? মোটেই না। ওই বাসর রাতের মহিলা সেও যেমন অন্তর থেকে হয়তো মাফ করবে না, পরে তালাক দিলেই বুঝতে পারবেন মাফ করেছে না করেনি। যেমনি তালাক দেবেন অমনি সেই মাপটা সাফ হয়ে চলে আসবে, আমার টাকা দাও তবে আমাকে তালাক দাও, আর তুমি না দিলে তোমার বাপকে দিতে হবে, কোর্টে গিয়ে কেস করলি, খালাস, দিতে বাধ্য, তাই না? হ্যাঁ, তাহলে মাফ হলো কি করে? মুখে তো বলেছিল যে হ্যাঁ মাফ করে দিলাম, সংসার শুরু করলে যেমনি তালাক দিতে গেলে আর অমনি হ্যাঁ দাও আমার টাকা দিয়ে দাও, তাহলে মাফ হয় না। আর যে বেচারি এখন মারা গেছে, তার নিথর দেহ, শীতল দেহ এখন পড়ে আছে বিছানায়, আর সেই সময় সমাজের মুখে সে নিজে বলতে পারছে না সে জীবনে মাপ চেয়েছে কিনা তাও সন্দেহ, তখন বলা হয় অমুকের মা, তুমি তোমার স্বামীর মোহরের দাবি মাফ করে দাও। লাল পেরে শাড়ি পরে সে বেচারি অশ্রু সজল নেত্রে, তার চোখ দিয়ে পানি পড়ে, কাঁপা কাঁপা অন্তরে আর কাঁপা কাঁপা ঠোঁটে বলে, আমি আমার মোহরের দাবি মাফ করে দিলাম। জানি না তার অন্তর থেকে সে বলছে কিনা, হয়তো ভালো মহিলা হলে স্বামীর কল্যাণের জন্য সে বলবে যে হ্যাঁ মাফ করে দিলাম, কিন্তু স্বামী তো আর মাপ চাইনি। এমনও হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো ছিল না, হতে পারে না, পারে না, সে স্বামীকে পছন্দ করতো না, স্বামীও স্ত্রীকে পছন্দ করতো না, মারা গেল। সেই স্ত্রীকে যদি বলা হয় মাফ করে দাও, মাফ করবে? অসম্ভব। সে মনে মনে দাবি রেখে নেবে, কারণ সে আগেই দাম্পত্য জীবনে স্বামীকে পছন্দ করতো না, তাকে চাইতো না, মনে মনে সে তালাক চাইতো, কিংবা মনে মনে মরে যাক, যাক বালাই চুকে যাক, এরকম ভাবতো। সেই মহিলাকে যদি বলা হয় মাফ করে দাও, সে যদি মুখেও বলে তবুও অন্তর বলবে না যে আমি ওকে মাফ করে দেবো, মাফ হবে না। সুতরাং মোহরের এই দাবি, মোহর আনার যে গুরুত্ব সেটা বুঝতে পাচ্ছেন। মোহর ধার্য করে সবাই যে নগদ আদায় করতে পারে তা না, সবাই নগদ দেওয়ার ক্ষমতা থাকে না, তবুও ধার বাকি কারবার চলে, ঠিক আছে, নগদ দিতে না পারো ধার থাক। অনেকেই বরং বাস্তবে অধিকাংশ বরই মোহর বাকি বা ধার রাখে, মোহর বাকি বা ধার রাখে, আর তখনই সে মোহর দেন মোহর বা দেন মোহর অর্থাৎ ঋণ মোহরে পরিণত হয়ে যায়। মোহরটা কি হয়ে যায়? দেন মোহর হয়ে যায়। অথচ সুপুরুষের কাজ হলো নগদ মোহর দাও, নগদ মোহর দিয়ে তাকে বিয়ে করে আনো বলছি। এই দেন বা এই স্ত্রী ঋণ তার স্ত্রীর হলেও তা আদায় করা ফরজ। অবশ্য স্ত্রী সন্তুষ্ট চিত্তে তা যদি মাফ করে দেয়, যদি সত্য সত্যই অন্তর থেকে সেই স্ত্রী মাফ করে দেয় স্বামীকে, তবেই মাফ হবে। আর নচেত মুখে মাফ করলো আর সময় এলে সেই মাপ সাফ হয়ে গেল, তাহলে পরে সেটা মাপ হবে না। আল্লাহ তাআলা বলছেন মোহরের গুরুত্ব আরোপ করে এবং এই সম্পর্কে বিধানে, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তাবানা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। সূরা নিসা ৪ নম্বর আয়াত। তোমরা নারীদেরকে তোমাদের স্ত্রীদেরকে তাদের মোহর সন্তুষ্ট মনে আদায় করে দাও, সন্তুষ্ট চিত্তে আদায় করে দাও। পরে তারা খুশি মনে ওই মোহরের কিয়দংশ ছেড়ে দিলে, সবটা দিতে পারলে না, ওই যে দশ টাকা শোধ করেছিলে, দশ টাকা নগদ দিয়েছিলে আর বাকি যে টাকাটা ছিল তার থেকেও কিছু বাদ দেয়, ফাকুলুহু হানি আম মারিয়া, ঠিক আছে তাহলে তোমরা স্বচ্ছন্দে ভোগ করো। যদি মাপ করে দেয় তাহলে স্বচ্ছন্দে ভোগ করো, সন্তুষ্ট চিত্তে মাপ করে দিলে। প্রিয় দর্শক মন্ডলী, সামান্য বিরতির পর আবার এসে আপনাদেরকে মোহর বা দেন মোহরের গুরুত্ব সম্পর্কে আবার বলবো। সাথে থাকুন, কাছে থাকুন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মন্ডলী, যে কথা আলোচনা করছিলাম তা হলো দেন মোহর, স্ত্রীর অধিকার। আল্লাহ তাআলা অধিকার দিয়েছেন কোরআন মাজিদে, সেই মোহর সম্পর্কে আপনাদের সামনে বলছিলাম যে দুঃখের বিষয় এই ফরজ জিনিসটি বর্তমান সমাজে উপেক্ষণীয় হয়ে পড়েছে, কেউ মানতে চায় না, একটা গৌণ বিষয়ে পরিণত হয়ে গেছে, মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্বামীর মোহর নেওয়ার কথা, স্বামীর মোহর নেওয়ার কথা মানে পণ যৌতুক নেওয়ার কথা। আপনার সব কথা থাক, কত দিতে পারবেন বলুন, দিতে না পারলে বিয়ে হবে না, আর মোহরের সময়ে বিয়ে দিতে হবে না, থাক এটা দিতে হবে না, তাই না? এখন আপনি ঘরে বউ নিয়ে আসবেন, তার বিনিময়ে টাকা নিতে হয়, তাই না? এখন না নিলে সমাজে একটা কেমন, কেন নেয় না, পণ নেয়নি, তার একটা সমালোচনা হবে, ও তা পণ নেয়নি তো, নেবে না তো, আসলে ছেলেটা খ্যাপা তো, কে দেবে কে পণ। দেখলেন, আপনি যদি ভালো লোক হয়ে পণ নেবেন না, তখন আপনার উল্টে আপনার ঘরে কি দেবে, খ্যাপা ছেলে বলে হ্যাঁ পণ পাবে কেন? আল্লাহুল মুস্তাআন, এই সমাজের উপরে লানত হবে না তোর, কি হবে? যে সমাজ একজন নারীর কদর করে না, যে নারী হচ্ছে এই সমাজের মা, যে নারী এই সমাজের মা, যে সমাজকে নারী জন্ম দিয়েছে, সেই নারীর কদর যদি না করে তাহলে এই সমাজের উপরে লানত হবে না তোর, কি হবে? আল্লাহুল মুস্তাআন। মুখ্য বিষয় কি, কত দিতে পারবেন বিয়ে, তবে বিয়ে হবে। দেওয়ার জায়গায় নেওয়ার ফিকিরি অধিকাংশ বর ও তার বাবা মায়ের মনে, তাই অধিকাংশ বিবাহে নামমাত্র মোহর বাঁধা হয়। অনেকে ক্ষেত্রে নাটক প্রদর্শন করে থাকে, অর্থাৎ কেউ বা ৫০,০০০ টাকা পণ নিয়ে ৫০,০০০ মোহর দিয়ে থাকে, দিয়ে থাকে না, বেঁধে থাকে। ৫০,০০০ টাকা পণ নিল, এখন তো ৫০,০০০ যুগ নেই, তাই না? আমি আমার যুগের কথা বলছি, তখনই ৫০,০০০ টাকা ছিল, তো ৫০,০০০ টাকার যুগ এখন নেই, এখন তো লাখে পৌঁছে গেছে। তো লাখ টাকা নিয়ে লাখ টাকা বাঁধে, কিন্তু দেয় ক টাকা, ১ টাকা বা ১০ টাকা বা ১০০ টাকা। কেউ বা ৫০,০০০ নিয়ে ২০,০০০ দিয়ে ৩০,০০০ টাকা নগদ লাভ করে, হয়তো বা দিল নগদ কিন্তু হ্যাঁ ৩০,০০০ টাকা লাভ করলো। কেউ বা ৫০,০০০ নিয়ে ১০,০০০ মোহর ধার্য করে বিবাহ মজলিসে ১ টাকা নগদ আদায় দিয়ে ৯,৯৯৯ টাকা বাকি দিন মোহরে শাদী কবুল করে আসে। তারপর কেউ তা আদায় করা জরুরি মনে করে না, কেউ আবার বাসর রাতে স্ত্রীর গায়ে হাত রাখার আগে মাপ চেয়ে নেয়, মোহরের দাবি মাপ করতে বলে, কেউ সাদা কাফনে মুখ ঢাকার আগে স্ত্রীকে লাল পেরে শাড়ি পরিয়ে সমাজের মুখে মাপ চায়, কিন্তু স্ত্রী বলেই কি তার ঋণ এত সহজ যে তা আদায়যোগ্য না? আদায় কেন এত অবহেলা, নাকি সে স্বামীর করুণার ছায়া পাশে বাস করে বলে তার ঋণ পরিশোধ্য নয়? স্বামীর ভালোবাসা, ভালোবাসার পরশ পায় বলে এবং তার আশাধারিণী থাকে বলে তার ঋণ পরিশোধ্য নয়। স্বামীর উপর স্ত্রীর বহু অধিকার আছে, যেমন স্ত্রীর উপরে স্বামীর বহু অধিকার আছে। ওলাহুন্না মিসুল্লাজি আলাইহিন্না বিল মারুফ। হ্যাঁ, তাহলে অধিকার যখন বহু আছে, সেই অধিকার এক অপরের অধিকার, স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে আর স্ত্রী স্বামীর অধিকার আদায় করবে। এটা তো হয় না যে নিজেরটা ঢাকা থাক পরেরটা বিকিয়ে যাক, আমি নিজের অধিকারটা আমি নিয়ে নিলাম স্ত্রীর কাছ থেকে, তোমাকে সব কিছু করতে হবে, সংসারের কাজ করতে হবে, আমার খিদমত করতে হবে, সেই আর তার যে হক তার অধিকারটা আপনি আদায় করলাম না, এটা হতে পারে না। আদায় না করলে স্বামী আখেরাতে ধরা খাবে যদি অধিকার না আদায় করে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহুন্না মিসলুল্লাজি আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা ওয়াল্লাহু আজিজুন হাকিম। নারীদের তেমনি ন্যায় সঙ্গত অধিকার আছে যেমন আছে তাদের উপর পুরুষদের, কিন্তু নারীদের উপর পুরুষদের কিছুটা মর্যাদা বেশি আছে। আল্লাহ তাআলা মর্যাদা বেশি দিয়েছেন কাকে? পুরুষকে। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, পুরুষকে মহিলার কর্তা বানিয়েছেন আল্লাহ তাআলা, সৃষ্টিকর্তা নিজে। এই জন্য ইসলামে নারীকে পুরুষের সমান সমান অধিকার দেওয়া হয়নি, বরং নারীকে তার যথার্থ অধিকার দেওয়া হয়েছে, আর এটাই যথেষ্ট। যে নারীকে বঞ্চনা গঞ্জনায় রাখা হতো, যে নারী অবহেলিতা এবং বঞ্চিতা ছিল সমস্ত ধর্মে সমস্ত পৃথিবীতে, সেই নারীকে ইসলাম এসে তার যথার্থ অধিকার ফিরিয়ে দিয়েছে, যদিও পুরুষের সমান অধিকার দেয়নি। আর পুরুষের সমান অধিকার দেওয়া জরুরি ছিল না, কারণ সংসারে পুরুষরাই পুরুষদের মাঝে সমান অধিকার পায় না। পায় কি? বাড়িতে কি সব পুরুষের সমান অধিকার আছে? একটা অফিসে কি সব পুরুষের সমান অধিকার আছে? একটা প্রতিষ্ঠানে কি সবাই কি সমান? এক কেউ আছে ডাইরেক্টর, কেউ এক একটা ধাপ আছে না? পুরুষরাও পায় না, তেমনি মহিলারাও পায় না। মহিলা এবং পুরুষের ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি আছে, কিন্তু নারীর অধিকার যথার্থ অধিকার আছে। যতটা অধিকার দেওয়া দরকার আল্লাহ তাআলা তাকে ততটা দিয়েছেন, যদিও সমান দেননি। সুতরাং এটা অন্যায় না, আল্লাহর বিচারে এটা অন্যায় না। যারা আল্লাহর বিচারে অন্যায় দেখতে পায়, মানুষের বিচার কি আছে? মানুষের বিচারে বিশাল ভুল আছে। এটা মানুষের ব্রেন থেকে তৈরি, সমান অধিকার নারীকে দেওয়া হয়নি, যথার্থ অধিকার দেওয়া হয়েছে, তার মধ্যে পুরুষকে এক ধাপ বেশি অধিকার দেওয়া হয়েছে। স্বামীর উপর স্ত্রীর আর্থিক অধিকার রয়েছে, স্বামী স্ত্রীকে মোহর প্রদান করে বিবাহ করে আনবে, তাকে সে এক পরিবেশ ছেড়ে আসবে যে পরিবেশে মা বাপের কাছে অতি যত্ন সহকারে মানুষ হয়েছিল ভাই বোনদের মাঝে, আর সেই বাসা সে ছেড়ে আসবে এক অপরিচিত বাসা, অপরিচিত পরিবেশ, অপরিচিত পায়, তো তার মনটা কি হয়? ডাগর হয়। সেখানে এসে শ্বশুর বাড়িতে এসে সে মন পরিপূর্ণ করে সংসার করতে পারে, তার মনে একটা সবলতা আসে, তার মনের ভিতরে একটা শক্তি সঞ্চয় হয়, এই হিসাবে তাকে মোহর দিয়ে বিয়ে করে আনতে হয়, মোহর নিয়ে না। এখন আল্লাহ তাআলা এই যে অধিকার স্ত্রীকে দিয়েছে সে সম্পর্কে আমরা আবার আগামীতে আলোচনা করব। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের সময় শেষ হওয়ার কাছাকাছি হয়ে এসেছে, সুতরাং এ প্রসঙ্গে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে করে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এর আগের মুসলিম হিসাবে গর্ব বা অহংকার করতে পারি? মুসলিম হিসাবে গর্ব করা, অহংকার আর গর্ব এক না। গর্ব আসলে অহংকার হয় তখন যখন অপরকে তুচ্ছ করছেন আর নিজেকে বড় মনে করছেন, কিন্তু মুসলিম হিসাবে তো আমরা গর্বিত, গর্বিত আছি। গর্বিত বলতে সেই গর্বিত নয় যে অপরকে তুচ্ছ করছি, গর্বিত বলতে আমাদের মর্যাদা আছে সেই গর্ব, মর্যাদা আছে সেই গর্ব, এবং আল্লাহর কাছে আমাদের আশা আছে যে আমরা জান্নাত পাবো, এই একটা গর্ব। কিন্তু এই গর্বের মাধ্যমে অপরকে তুচ্ছ করা যাবে না। অপরকে তুচ্ছ করা মানে যে বাস আমি জান্নাতি তুমি জাহান্নামি, বুঝতে পারলেন? কিন্তু মনে মনে সত্যিই গর্ব থাকতে হবে যে আমি একজন মুসলিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে আর ভালো লোক কে হবে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে এবং নেক কাজ করে আর বলে আমি একজন মুসলমান? এটা ভালো, ভালো যে আমি মুসলমান, এটা বলা, আমি মুসলমান সেটা সব জায়গায় পরিচয় দেওয়া, অমুসলমানদের মাঝে সেখানে মিনমিন মিনমিন করে গোপন করা, নিজেকে আত্মগোপন করা ঠিক না, বরং নিজেকে মুসলমান বলে পরিচয় দাও। তোমার আচারে আচরণে, তোমার আখলাকে, তোমার চরিত্রে, তোমার স্বভাবে, তোমার বলনে, তোমার চলনে যেন মুসলমান তুমি, সেটা পরিচয় পাক, সারা বিশ্বের মানুষ দেখুক। আপনারা দেখেছেন অনেক সময় খেলা দেখেছেন, খেলাতে খেলতে খেলতে গোল হলে পরে সেজদা দেয়, তাই না? কিসের সেজদা? এটা শুকুরের সেজদা। এই সেজদার সঙ্গে খেলার সঙ্গে, হ্যাঁ খেলা, তাতে আবার শুকুর কি, কিন্তু তবুও দেয়। দেখেছেন অনেক সময়ে যে খেলার মাঠেই দাঁড়িয়ে গেল লম্বা করে, হ্যাঁ কাতার বেঁধে নামাজ পড়তে শুরু করে দিল। এটা একটা ইসলামের কি, ইসলামের একটা নিদর্শন। আপনি দেখান যে আমি মুসলমান। এবারে ভিতরে অহংকার, যে অহংকার নিষিদ্ধ সেই অহংকার না, গর্ব, যে ঠিক আছে আমি মুসলমান, আমি হচ্ছি সর্বশ্রেষ্ঠ জাতি। এটা আপনার দাবি এবং আপনার দাবি ঠিক, সর্বশ্রেষ্ঠ জাতি আমরা। কুনতুম খায়রা উম্মাহ ওমান ইয়াবতাগী গায়র ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কোনো দিন গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দীনই হলো ইসলাম। এতো গর্বের বিষয়ই, কিন্তু তার মানে গর্ব বলতে সেই অহংকার না, এখানে সেই অহংকার আসবেও না, সেই অহংকার আসবে না। এখন যদি কোনো অমুসলিম আপনাকে বলে যে আপনি গর্বিত, হ্যাঁ আমি গর্বিত, আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি জান্নাত পাবো এই জন্য আমি গর্বিত, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিক ইসলাম, স্বচ্ছ ইসলাম কে গ্রহণ করতে পারি এবং মানুষের মাঝে প্রচার করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah, Allah, Allah.